الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى بالكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت إنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون سورة زمر 39 আজকের আলোচ্য বিষয় হল হায়াতুন নবী, খুবই প্রসিদ্ধ একটি বিষয়, অধিকাংশেরই জানা বিষয়, তবুও যেহেতু বিতর্ক আসে সেহেতু আমাদের দায়িত্ব বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়। হাজারো হাজারো মানুষ বিভ্রান্তির অন্ধকারে ডুবে আছে, বুঝতেই পারছেন, অসুস্থ শরীরে কথা বলতে হচ্ছে, কান মন দিয়ে শোনার চেষ্টা করবে। আল্লাহাক বলছেন তার রসুলকে, ইন্না কামাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নিশ্চয়ই তুমি মরবে এবং তোমার শত্রুরাও মরবে, কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না। অতঃপর তোমরা তোমাদের পালন কর্তার নিকটে গিয়ে পরস্পরের ঝগড়া করবে। কিয়ামতের দিন মুনাফিকরা, কাফেররা, মুশরিকরা ঝগড়া করবে পরস্পরের সাথে। এগুলো সূরা আরাফে বিস্তারিত আলোচনা আছে। কেউ স্বীকার করবে না যে আমরা অন্যায় করছি, এমনকি নবীদের বিরুদ্ধেও বলবে যে নবীরা আমাদের দাওয়াত দেয়নি। গত জুমা এই বিষয়ে বলেছিলাম। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়্যিতুন, অবশ্যই তুমি মরবে। মাইয়্যিত অর্থ আমরা বুঝি মরে যাওয়ার পরে লাশটাকে আমরা মাইয়্যিত বলি, তাই না? আসলে ওটা হল মায়েত, মিম ইয়া তা ইয়া সাকিন, মায়েতুন হল লাশ, মাইয়্যিত মরবে সেটা। কিন্তু এ দেশে চালু হয়ে গেছে একটা কথা বলি, আমরা ওটাকে মাইয়্যিতই বলি। আমরা যারা বৈশাখী সবাই কিন্তু মাইয়্যিত, কিন্তু আমরা সব মরবো, মরেনি কিন্তু এখন। যখন আয়াত নাজিল হচ্ছে তখন আল্লাহ রাসূল বেঁচে ছিলেন না মরা ছিলেন? তো বেঁচেই ছিলেন, তো তখন বলবে কেন ইন্নাকা মাইয়্যিতুন, তুমি মাইয়্যিত, বলা ভুল হবে না। আসলে মাইয়্যিত অর্থ আমরা যেটা বুঝি সেটা না, আমরা যাকে লাশ বলি ওটা মাইয়্যিত, আর আমরা যারা জীবিত বসে আছি মরবো আমরা হলো মাইয়্যিতুন। এটা নিশ্চিতভাবে প্রত্যেক মানুষ মরণশীল, এটাই বলা হয়েছে। আল্লাহ রসুল মারা গেছেন এটা সবাই স্বীকার করে, কিন্তু কবরে গিয়ে বেঁচে আছেন রক্ত মাংসের দেহ নিয়ে, এটা নিয়ে আলেমদের মধ্যে ঝগড়া। আহলে সুন্নাত ওয়াল জামাআত থেকে শুরু করে এর মধ্যে দুটা মাকতাব ফিকির আছে, আসহাবুর রায় ও আহলুল হাদিস, আসহাবুল হাদিস সবাই এতে একমত যে না, তিনি বারজখী জীবনে বেঁচে আছেন, দুনিয়াবি জীবনে নয়। কিন্তু এরপরেও আসহাবুর রায় বলে যারা দাবি করেন তাদের মধ্যে কিছু লোক, বিশেষ করে উপমহাদেশের দুটো বড় প্রতিষ্ঠান দেওবন্দ এবং সাহারানপুর, এখানকার শিক্ষকরা এবং তাদের অনুসারী ছাত্ররা যারা বাংলাদেশ, পাকিস্তান, ভারত বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের আকিদাটাই নষ্ট করে দিয়েছে। আহমদ রেজা খান রেজভী, যিনি সাহারানপুরের প্রধান মানুষ, মোহাম্মদুল হাসান দেওবন্দি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রধান, এনাদের আকিদা হল যে তিনি কবরের রক্ত মাংস দেহ নিয়ে বেঁচে আছেন। সেখানে তিনি খানা পিনা যা কিছু করণীয় জীবিত মানুষের জন্য সবই করছেন। এই আকিদাটা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে সঠিক নয়। কোরআন বলছে তুমি মরবে, মৌত এবং হায়াত যে এক নয় এটা সকলেই বুঝেন। কোরআনে প্রায় 77 জায়গায় এসেছে মৃত্যুর বিপরীতে হায়াত, হায়াতের বিপরীতে মৌত বা আখেরাত, 77 জায়গায় এসেছে। এমনকি আখেরাতকে এক জায়গায় দারুল কারার বলা হয়েছে, চিরস্থায়ী গৃহ, সেখানে গিয়ে আর কেউ ফিরবে না। আর মৃত্যু হল জীবনের বিপরীত জিনিস, এ বিষয়ে আল্লাহ কোরআনেই কয়েকটি আয়াত বলেছেন, দুই একটা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ বলছেন অমায়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিতরা আর মৃতরা কখনোই সমান নয়। সূরা ফাতির 22 আয়াত। আরো বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৌতকে এবং হায়াতকে এজন্য যেন তোমাদের মধ্যে কারা সুন্দরতম আমল করে এটা পরীক্ষা করার জন্য। মৌত এবং হায়াত একত্রে আনার অর্থ কি? দুটা দুটা বিপরীত না? মৌতের ব্যাখ্যা যদি দিতে হয় তাহলে তেমন মরা লাগে। মৌতের ব্যাখ্যা তো আমরা সবাই জানি, মৌত কাকে বলে, হায়াত কাকে বলে। আমরা এখানে বসে আছি, আমরা সবাই হায়াতের মধ্যে আছি, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মৌতের মধ্যে চলে যাব, এটা সহজ ব্যাপার, এটুক বোঝাতে বেশ সময় লাগে না। হাদিস দিয়ে ব্যাখ্যা নেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও কিনা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু শেষে। রওয়াহু মুসলিম। মানুষ যখন মৃত্যুবরণ করে ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমল তার বিচ্ছিন্ন হয়ে যায়, সে কর্মজগৎ থেকে পৃথক হয়ে যায়, কাজ করার ক্ষমতা তার আর থাকে না। কর্মজগতের শেষ সীমানা হচ্ছে মৃত্যু, এরপরে তার ফল পাওয়ার জগৎ, ওটা কর্মফলের জগৎ, আর দুনিয়াটা হল কর্মের জগৎ। অর্থাৎ কর্মের জগতের শেষ সীমানা হচ্ছে যখন আমরা মৃত্যু হয়ে যাচ্ছে, এজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করল তার আমল বিচ্ছিন্ন হয়ে গেল। তো তিনটা আমল জারি থাকে, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি তিনি তার জীবদ্দশে কোনো সাদকা জারিয়া করে যেয়ে থাকেন, অথবা এমন কোনো এলেম রেখে দিয়ে থাকেন যে এলেম মানুষের কল্যাণ করে, অথবা এমন কোনো সুসন্তান যদি তিনি রেখে যান সে সন্তান তার জন্য নেক দোয়া করে, এই তিনটা জিনিস মৃত ব্যক্তি কবরে গিয়েও পান, এইটুকু তার জন্য জারি থাকে, আর সবই ইনকাতা বিচ্ছিন্ন হয়ে যায়। বোঝা গেল হায়াত এবং মৌত এক নয়, এ বিষয়ে কারো ইখতিলাফ থাকার কথা নয়। আরো দলিলেন আর ভালোভাবে জানার জন্য এটি পরিষ্কার হবে, আল্লাহ রসুল যেদিন মারা গেলেন সেদিনকে ঘটনাটা একটু আপনাদের সামনে শুনে দিই। যারা ইতিমধ্যে সিরাত রসুল পড়েছেন তারা ভালো করে জানেন, আল্লাহ রসুল মারা যাওয়ার আগে তো প্রায় 16-17 দিন অসুস্থ ছিলেন সবাই জানেন। যখন মারা গেলেন অবস্থাটা কেমন হল, সাহাবায়ে কেরাম পাগল পড়া হয়ে গেলেন, ওমরের মতন বাস্তববাদী সাহাবি পর্যন্ত এমন কথা বলে ফেললেন যদি কেউ বলে যে রসুল মারা গেছে আমি তাকে শেষ করে দেব, তিনি মারা যাননি। মুসা যেমন 40 দিন গায়েব হয়ে গেছিল, উনি ওরকম গায়েব হয়ে গেছে, তরবারি রেডি, যদি কেউ বলে রসুল মারা গেছে আমি তাকে মেরে ফেলে দিই। এই ধরনের মানুষের যদি এই অবস্থা হয় তো অন্য সাহাবির অবস্থা কেমন ছিল আন্দাজ করে নেওয়া যায়। নেতা সহজে হওয়া যায় না। ওই সময় এই দিশিহারা সাহাবিদের সামনে এসে দাঁড়ালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সোজা এসে ঘরে ঢুকলেন, রসুলের স্ত্রী আবু বকরের মেয়ে আয়েশা আয়েশার ঘরেই তো আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছিলেন। উনি যে মুখের কাপড় হালকা করে বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ওয়াল্লাহি লা ইয়াজমাউ আল্লাহু আলাইকা মাওতাতাইন, তোমার জন্য আমার পিতা মাতা উৎসর্গিত হন, আল্লাহর কসম আপনার উপরে দুটা মৃত্যু একত্রিত হবে না। আম্মাল মাওতাতুল্লাযি কাতাবাল্লাহু আলাইক, যে মৃত্যু আল্লাহ পাক আপনার জন্য নির্ধারিত করেছিলেন, ফাকাত মুত্তাহা, আপনি সেই মৃত্যুই বরণ করেছেন। এরপর তিনি জনগণের সামনে এসে বললেন, মন কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ লা ইয়ামুত ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। হে জনগণ, তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করো, শুনে রাখো, আল্লাহ কখনোই মরেন না। আর তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করো, শুনে রাখো, মুহাম্মাদ মৃত্যুবরণ করেছেন। এটা বলার পরে তিনি দলিল দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা আম ইনকালাবতুম আলা আকাবিকুম। কোরআনের দলিল এটা তিনি পাঠ করে সবার সামনে শুনালেন। সূরা আলে ইমরান 144, শুনে রাখো, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আল্লাহ বলছেন মুহাম্মদ কিছুই নন একজন রসুল ব্যতীত, কাদ খালাত মিন ক্বাবলিহির রসুল, তার পূর্বে অনেক রসুল গত হয়ে গেছে, আফা ইন মাতা আও কুতিলা, যদি আজকে মুহাম্মদ মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তাহলে পিছন থেকে ফিরে যাবে, অর্থাৎ তোমরা কি আর পুনরায় কাফের হয়ে যাবে। সূরা আলে ইমরান 144 আয়াতটা আবু বকর সিদ্দিক এখানে পাঠ করে শুনিয়ে দিলেন। তখন ওমরের হুশ ফিরল, উদ্ধত ওমর ধপাস করে মাটিতে বসে পড়লেন। তিনি বলছেন, আমার যেন মনে হলো এই আয়াতটা এইমাত্র নাজিল হল। বলুন সুবহানাল্লাহ, মানুষের দীর্ঘমস্ত হতেও তো পারে, তাই না? যারা রসুলকে জীবনের চাইতে ভালোবাসতেন, প্রাণের চাইতে ভালোবাসতেন, সেই রসুলের মৃত্যুর পরে সাহাবিদের অবস্থা কি এরকম হবে না? হওয়াটাই স্বাভাবিক। কিন্তু না, কোরআন যখন সামনে আসে তখন সাহাবিদের আর কিছুই প্রয়োজন হয় না, কোরআনের দলিল যথেষ্ট। এই জন্য একটা প্রবাদ বাক্য রয়েছে, উমরের রাগ যদি থামাতে চাও তার সামনে কোরআনের আয়াত বল, বাস একদম ঠান্ডা। অবগত ঠিক সেই কাজটি করেছিলেন। সমস্ত সাহাবিদের মধ্যে তিনি যে আসলেই নেতা ছিলেন এটা কি প্রমাণ নয়? ওই সময় এরকম ধীর স্থিরভাবে সুন্দরভাবে এই কথাগুলো স্থাপন করা, এটা নিঃসন্দেহে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তির পক্ষেই সম্ভব। সেটাই হয়েছিল, রসুলের পরেই তিনি হয়েছিলেন ইসলাম জগতের প্রথম খলিফাতুল মুসলিমিন। এজন্য তাকে যে সেভিয়ার অফ ইসলাম বলেছেন ঐতিহাসিকরা, ইসলামের ত্রাণকর্তা বলেছেন। ওই সময় যেভাবে দলে দলে মানুষ মোরতাদ হয়ে যাচ্ছিল, ইসলাম থেকে পরিত্যাগ করছিল, ইসলামের বিরুদ্ধে চারিদিকে মোনাফেকরা কাফেররা যেভাবে শুরু করে দিয়েছিল ষড়যন্ত্র চক্রান্ত, যদি ওই সময় আবু বকরের মতন খলিফা না আসতেন, ইসলাম হয়তো ওখানেই মিটে যেত। এজন্য ঐতিহাসিকরা তাকে যদি সেভিয়ার অফ ইসলাম বলে আখ্যায়িত করেছেন, ইসলামের ত্রাণকর্তা হিসাবে। যদিও আমরা বলি সেভিয়ার তো সেরে আল্লাহ, আল্লাহর রহমতেই আবু বকরের মতো বান্দা তৈরি হতে পেরেছিল বলে ইসলাম বেঁচে গেছে, আল্লাহ তার মাধ্যমে করেছেন। কয়েকটি আয়াত আছে যেগুলো আয়াতের অর্থ বুঝতে আমরা ভুল করেছি। একটি হল সুরে আলে ইমরান সুরে বাকারা 154 আয়াত, আল্লাহ বলছেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আর একটা আয়াত হল আলে ইমরান 169 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং ওরা জীবিত, আল্লাহর নিকটে তারা রিজিক প্রাপ্ত। এই দুটি আয়াতের ব্যাখ্যা আয়াতের মধ্যেই আছে, কিন্তু আমাদের স্থূল দৃষ্টিতে আমরা ধরতে পারিনি। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন তারা, তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত্যু তো স্বাভাবিক, মৃত্যু মানুষকে মৃত্যু বলা হয়, ওরা তো নিহত হয়েছে আল্লাহর রাস্তায়, তাদেরকে আমরা জীবন দিয়েছি যেখানে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে, কিন্তু তোমরা সেটা বুঝো না, বুঝতে পারো না। এই বুঝতে পারো না কথার মধ্যে পরিষ্কার হয়ে গেছে যেটা হলো মৃত্যু পরবর্তী বারজখে জীবনের বিষয়, যেখানকার কোনো কিছুই ইহু জাগতিক বিষয়ের সঙ্গে তুলনীয় নয়, পৃথিবীর মানুষ তা কিছুই বুঝতে পারে না। অন্যত্র আয়াতে আল্লাহ বলেছেন সূরা মুমিনুন 100 আয়াতে, ওমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাআসুন, তাদের পিছনে রয়েছে বারজাখ অর্থাৎ পর্দা, ইলা ইয়াউমি ইউবাআসুন পুনরুত্থান দিবস পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত, দুনিয়ার এই জীবন থেকে মৃত্যু পরবর্তী জীবনের মাঝে পর্দা দেওয়া আছে, কেউ টের পাবে না ওখানে কি হচ্ছে, ওটা গায়েবী বিষয়, ওখানকার সব কিছুই আমাদের দৃষ্টির বাইরে, এই জীবদ্দশাতেই আমরা দেখি না কেন, দুই ভাই একই খাটে শুয়ে আছে, পাশের ভাইটি স্বপ্নে চিৎকার দিয়ে উঠছে, কেঁদে উঠছে, ভাইটি বলছে কি রে তো কি হলো, তাহলে ভাই আমি প্লেন থেকে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছি, মরে গেছি, কই তুই তো আমার পাশে শুয়ে আছিস, তো উঠে তাড়াতাড়ি ইন্নারিল্লা পড়ে আয়াতুল কুরসি পড়ে আবার ঠিকঠাক হয়, এত কিছু হচ্ছে ওর উপর দিয়ে পাশের লোক কিছুই বুঝতে পারছে না, গায়েবি ব্যাপার। স্বপ্ন জগতে যেভাবে দুনিয়াতেও আমরা পরস্পরের আজাব গজব শান্তি আনন্দ কিছুই বুঝতে পারি না, মৃত্যু পরবর্তী জীবনটাও দুনিয়াবি জীবনের সঙ্গে ঠিক অনুরূপ সম্পূর্ণ পৃথক হব। কিছু হাদিসও রয়েছে এই মর্মে, قال رسول الله صلى الله عليه وسلم ان ارواح الشهداء في حواصل طير خضر تسرع في الجنه حيث شاءت, শহীদদের আত্মাগুলি সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা জান্নাতের যে কোনো স্থানে চড়ে বেড়ায়। অন্য জায়গাতে আরো সুন্দর ব্যাখ্যা এসেছে যে তারা মোমবাতির মতো কিন্দিল আলো, যেমন ঝাড়বাতি ঝুলানো থাকে বিভিন্ন ঘরে বা মসজিদে, ওরকম সেখানে গিয়ে তারা উড়ে বেড়ায়। তাদের এই উচ্চ সম্মান দেখে শহীদরা বলবে আমরা পুনরায় আবার দুনিয়ায় ফিরে যাব, আবার জিহাদ করব, আল্লাহর পথে শহীদ হব, আবার ফিরে আসব। এগুলো সব আখেরাতের জিন্দগির বিষয়, এটা আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা হাজারু ফী সাবীলিল্লাহ সুম্মা কুতিলু আও মাতু লায়ারযুকান্নাহুমুল্লাহু রিযকান হাসানা, সূরা হজ 58 নম্বর আয়াত। যারা আল্লাহর পথে হিজরত করল অতঃপর নিহত হল অথবা স্বাভাবিক মৃত্যু বরণ করল, আল্লাহ পাক অবশ্যই তাদেরকে সর্বোত্তম রিজিক দান করবেন, মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে রিজিক দিবেন, তার মানে ভাত খাওয়াবেন না, বিরিয়ানি খাওয়াবেন না, ডাল খাওয়াবেন না, পরকালের রিজিকটাই আলাদা রিজিক, ওই রিজিক নওয়াদ বাজারের রিজিক নয়, যেটা আল্লাহ নিজেই বলে দিচ্ছেন ওলা কিল্লা তা শরুম, তোমরা বুঝতে পারো না, বুঝবে না, তোমাদের বুঝার বাইরে, তোমাদের বোধ শক্তির বাইরে এগুলা। কিছু হাদিস থেকে হায়াতুন নবীর উপরে দলিল নেওয়া হয়ে থাকে, যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الانبিয়াও احیاءন فی قبورهم یصلون رواه المزاح بسند صحیح নবীগণ তাদের কবরে জীবিত সেখানে তারা সালাত আদায় করে وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم مررت على موسى وهو قائم يصلي في قبره وفي رواية عنه أتيت على موسى ليلة أسرى بي عند الكثيب الأحمر وهو قائم يصلي في قبره رواه مسلم الله رسول বলছেন যেদিন আমি মিরাজে যাই সেদিন যাওয়ার সময় আমি মূসাকে বাইতুল মুকদ্দাসের পাশে লাল ঢিবির নিচে তার কবরে সালাতরত অবস্থায় দেখেছি। মুসলিম শরীফ হাদিস। এই হাদিসগুলো দিয়ে অনেকে ভেবে নিয়েছেন যে দুনিয়ায় যেমন জীবিত মানুষ উজু করে সালাত আদায় করে অনুরূপভাবেই তারা সেখানে সালাত আদায় করছেন। কথা ঠিকই আছে, সালাত নিঃসন্দেহে আদায় করছেন, সেই সালাত এই সালাত নয়। ওখানকার উজু নষ্ট হয় না, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নাই, ওই সালাতের নিয়ম নীতি সব কিছুই আলাদা। শুধু এটাই নয়, তারা সেখানে হামদুসানা তসবি তাহমিদ তাহলিল সবই করছেন। এই জন্য কোনো কোনো সাহাবি আল্লাহকে প্রার্থনা করেছেন, হে আল্লাহ তুমি আমাকে পরকালীন জীবনে কবরের সালাত আদায় করার তৌফিক দাও। তার মানে কি, অবশ্যই যারা জান্নাতি হয় তারাই মাত্র সেই সুযোগটা পায়, জাহান্নামের তো পাবে না। আল্লাহ রাসূল মিরাজে গেলেন, সেখানে গিয়ে তাকে সব দেখানো হল, জান্নাত জাহান্নাম সব তাকে এত সবই দেখানো হল। পৃথিবীতে একজনই মাত্র মানুষ যিনি জীবিত দশাতেই রুহানি জগতে যেতে পেরেছেন, আখেরাতের জীবনটা দেখেছেন স্বচক্ষে, তিনি মাত্র আমাদের নবী, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মহাসৌভাগ্য আল্লাহ পাক কাউকে দেন নাই। এক পর্যায়ে জিব্রিল তাকে বললেন, ওই যে মোহাম্মদ, আপনার ওই গৃহ দেখা যাচ্ছে। তখন আল্লাহ রাসূল আনন্দে বলে উঠলেন, জিব্রিল আমাকে আমার ঘরেতে ঢুকতে সুযোগ দাও। জিব্রিল বললেন, লাও ইস্তাকমালতা উতিতা বেমনজালিক, যদি তোমার হায়াত পূর্ণ করতে পারতে তাহলে তুমি আজকে তোমার মনজেল অর্থাৎ এই ঘরে ঢুকতে পারতে, কিন্তু তোমার হায়াত এখন বাকি আছে, তাই তোমাকে ওই ঘরে ঢুকানোর ক্ষমতা আমার নাই। কি বোঝা গেল, আখরাতের বাড়ি আর এই মদিনার বাড়ি কি এক? এখানে হবে দুনিয়া বিজীবনে থাকার জায়গা, ওটা হবে আখরাতের জীবনে থাকার জায়গা। তো প্রশ্ন আসবে, তাহলে কবরে কি হলো? কবরে থাকবে না? অবশ্য এই মর্মে একটা হাদিস এসছে, নবীদের কবর লাশ মাটিতে খায় না। হাদিসটির সনদে তিনটি সনদই জয়ীফ মুনকাতি, তথাপি কোন কোন মহাদ্দেশ সনদ জয়ীফ বলেছেন। যদি আমরা সেটা মেনেও নেই কোনো সমস্যা নেই, কারণ মসজিদ নববী যখন বৃদ্ধি করা হয় উমাইয়া খলিফাদের আমলে, খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময়, তখন মদিনার গভর্নর ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ। যখন মায়েশা সিদ্দিকার গৃহটা ভেঙে মসজিদের মধ্যে নিয়ে আসা হল, তখন এক পাশ থেকে মাটি সরে গিয়ে পায়ের হাঁটু পর্যন্ত বেরিয়ে গেল, সবাই তখন ভয় পেয়ে গেল, এটিকে আল্লাহ রসুলের পা। তখন ওরওয়া ইবনে জুবায়ের এসে বললেন যে না, এটা আমার নানার পা নয়, এটা হচ্ছে উমর ফারুকের পা। তখন আবার মাটি দিয়ে ঢেকে দিয়ে ভরাট করে সেটা ঠিকঠাক করা হল, এবং উমর বিন আব্দুল আজিজ নির্দেশ দিলেন একেবারে মসজিদের চাল ছাদ পর্যন্ত পুরোটা ঘিরে দাও, যেন কেউ ওদিকে তাকাতেই না পারে। এটা জানাদার কবর যেন বুঝাই না যায়। এখন ঠিক সেইভাবেই আছে, যারা গিয়েছেন হজে দেখেছেন মসজিদে নববীর মধ্যেই এই তিনজনের কবর আছে, কিন্তু মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, মাটি থেকে সাত পর্যন্ত পৃথক দেওয়াল দিয়ে সম্পূর্ণ ঘেরাও করা। তো ওরকম লাশ অবিকৃত থাকার ইতিহাস শুধু নবীদের জন্যই নয়, অন্যান্য সাহাবীদের ক্ষেত্রেও এসেছে, অনেক অন্যান্য মানুষের ক্ষেত্রেও এসেছে, বাংলাদেশেও এর অনেক ঘটনা আছে। আমাদের রংপুরের মাওলানা মাহমুদুর মৌভাষীরও বহুদিন পরে লাশ পাওয়া গেছিল, হতে পারে যে কোনো কারণে হোক না, এটা কোনো অসম্ভব বিষয় নয়। এরপরেও তারা যদি সেখানে রক্ত বংশের দেহ নিয়ে বেঁচেও থাকেন, সেই বাচ্চা আর দুনিয়ার এই বাচ্চা এক নয়। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রসুল তখন মেয়েরাজে যাচ্ছেন, তখন দেখে গেলেন যে মূসা তার কবরের সালাত আদায় করছেন, আবার মেয়েরাজে গিয়ে যখন পঞ্চাশক্ত সালাত ফরজ হলে উনি ব্যাক করলেন, তখন মূসা তাকে বলছে হে মোহাম্মদ, তোমার উম্মতে পঞ্চাশক্ত সালাত ডেলি পড়তে পারবে না। এর ব্যাখ্যা কি? দেখে গেল বাইতুল মুকাদ্দাস কবরের মধ্যে সালাত আদায় করছেন, তিনি আবার কখন আসমানে উঠে গেল সেখান থেকে এবার ধরে বসলো মোহাম্মদকে, যদি ওই দিন মূসা মেহরবানি না করে একটু আমার পাঁচ অক্ত কমানোর পরামর্শ না দিতেন, তো বাংলাদেশের মুসলমানটি একটা সালাত আদায় করতেন। পাঁচ অক্তই খুঁজে পাওয়া যায় না আপনাদের, আর পঞ্চাশত কোন পাগলে আসে? মূসা উপকার করেনি আমাদের, দারুণ উপকার করেছেন। অবশ্য আল্লাহ বলছেন আমি যাওয়ার সময় দেখলাম উনি কবরে সালাত আদায় করছে। এমনি তাই চমৎকার জবাব দিচ্ছেন যে মানুষ তোমরা জানো না আখেরাতের জিন্দগি আর দুনিয়ার জিন্দগি এক নয়। এইখান থেকে একটু ঢাকা যেতে গেলে ফ্লাইটে উঠতে হয়, তাই কত সাজগোল, 10-12,000 ফুট উপরে ওঠে কখনো কখনো হুড়মুড় করে ভেঙে পড়ে যায় সেই ভয়ে। আমাদের এক শিক্ষক আছেন আমাদের ডিপার্টমেন্টে, এখন মারা গেছেন, উনি বলতে গালেব তোমরা যে ঢাকায় যাও প্লেন উঠে তোমাদের ভয় লাগে না? মানে কেন স্যার, কিসের ভয়? আরে বাবা ওখান থেকে পড়লে তখন লাশটাও তো খুঁজে পাবে না, বাসে করে অ্যাক্সিডেন্ট করে বললে তো আমার সেলিব্রিটি লাশটা খুঁজে পাবে, তোমাদের একটু ভয়ও লাগে না? অথচ এই চিন্তার উপরে ভিত্তি করে যে আমরা আখেরাতের চিন্তা করি তাহলে কেমন হবে? পুরো আসমানের মহাশূন্য, ফেরেশতা মণ্ডলীর চোখের পলকে আসছেন আর যাচ্ছেন আল্লাহর হুকুমে, এটা আল্লাহরই ফয়সালা। রুহানি জগৎটা ওইরকম, চোখের পলকে এই বাইতুল মুকাদ্দাসে এই আসমানে কোন বলার অবকাশ হবে না, ফায়াকুন হয়ে যাবে। অর্থাৎ ওই যুগ জীবনের সঙ্গে দুনিয়াবী জীবনের তোমরা তুলনা করো না। মূসা নিঃসন্দেহে ছিলেন বাইতুল মুকাদ্দাসে তার কবরে সালাতরত অবস্থায়, সেই মূসা নিঃসন্দেহে ছিলেন মেয়েরাজে আল্লাহ রসুলের কাছে ষষ্ঠ আসমানে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সপ্তম আসমানে সে ইব্রাহিম ছিলেন, আবার তাদেরকে নিয়ে যখন নেমে আসেন আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দাস এসে সমস্ত নবীদের সামনে নিজে ইমামতি করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই সহসা কবর থেকে বেরিয়ে আসছেন শেষ নবী শ্রেষ্ঠ নবীর সম্মানে, তার পিছনে ইক্তেদা করলেন। এটা রুহানি জগতের সম্ভব, দুনিয়াবী জগতে সম্ভব নয়। অর্থাৎ রুহানি জগতের বিষয়টা দুনিয়াবী জগতের উপরে কেয়াস করা ঠিক নয়। ইন্নাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহর হাতে এই গায়বের চাবিকাঠি, সেটা আল্লাহ ব্যতীত কেউই জানে না। এটাই হল এর ব্যাখ্যা, যে তারা অবশ্যই কবরে আছেন, জীবিত আছেন, রুজি প্রাপ্ত হচ্ছেন, সালাতরত অবস্থায় আছেন, আল্লাহর তসবিহ তাহমিদ তাহলিল করছেন, সবই ঠিক আছে, সবগুলি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কোনোটাই দুনিয়াবী জীবনের সঙ্গে সম্পর্কিত নয়। সেটা যদি হইত তাহলে আল্লাহ রসুলের লাশ 32 ঘন্টা দুনিয়া পড়ে থাকলো কেন? কে খলিফা হবে? সাহাবায়ে কেরাম কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে হে আল্লাহ রসুল আপনি বলে দিন তো কাকে আমরা খলিফা করব, সমস্যা শেষ হয়ে যেত না, যখন বেঁচেই আছে বলে দিত ওখান থেকে। বিখ্যাত পীর ইয়াফিন আর আফিন, আমাদের দেখবেন আপনার হাদিসে প্রামাণিকতা বইয়ের মধ্যে ঘটনাটা দিয়েছে, তবলিগ জামাতের বইয়ের মধ্যে এগুলো গল্প বলা হয়েছে। তিনি কবরে গেলেন আল্লাহ রসুলের, সেখানে গিয়ে তার প্রশংসা দুলাইন কবিতা লিখে বললেন, দুলাইন কবিতা বলাতে আল্লাহ রসুল এতই খুশি হয়ে গেলেন যে কবর থেকে হাত বের করে তার সঙ্গে মুসাফা করলেন। এটা চিন্তা করা যায়, তারা দলিল দিচ্ছেন যে আল্লাহ রসুলের উদ্দেশ্যে যখন আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাদ্দাল্লাহু আলাইহা রুহি, আল্লাহ পাক আমার রুহকে আমার উপরে ফেরত নিয়ে আসেন, অতঃপর আমি তার জবাব দিয়ে থাকি। এই সঙ্গে অনেকগুলো বানোয়াট হাদিস তৈরি করা হয়েছে, যদি কেউ আমার কবরের পাশে এসে আমাকে সালাম দেয় আমি সরাসরি তার সালাম দেই, জবাব দেই, যদি কিছু চায় আমি তার সরাসরি তার কথা শুনতে পাই, আর যদি দূরের থেকে যদি কেউ আমাকে দরুদ পড়ে তাহলে ফেরেশতারা সেটা বহন করে আমাকে শুনিয়ে দেয়, আমি তার জবাব দেই। এইভাবে নানা বানোয়াট হাদিস তৈরি করা হয়েছে যার কোনোটাই শহীদ পরিমর্গা, সবগুলি জাল এবং বানোয়াট। আর এই সমস্ত বানোয়াটের হাদিসগুলোর উপরে ভিত্তি করে বড় বড় গ্রন্থ রচিত হয়েছে, দেওবন্দ, সাহারানপুর, এ সমস্ত বড় বড় মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু তাদের আকিদাটা এমনভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে যে তারা এখন রসুলকে জীবিত বানাতে পারলে নিজ নিজ দেশের পীরমা সাহেব যারা আছেন, যারা কবরে চলে গেছেন, তাদেরকেও জিন্দা পীর বানানো সম্ভব হবে। আর যদি একবার যাহা করে জিন্দা বানানো যায় তাহলে তো আমার আর কোনো সমস্যা নাই, তার কাছেই আমার যাবতীয় প্রার্থনা নিবেদন করতে হবে, সেখান থেকেই আমার সমস্ত দাবি পূরণ হওয়ার আশা করতে হবে, এই চিন্তা নিয়েই কিন্তু আমরা সেখানে যাই। আর এইগুলো আজকে কবরগুলি সুন্দরভাবে, অত্যন্ত সুন্দরভাবে, জাঁকজমকপূর্ণভাবে পূজিত হচ্ছে মুসলমানদের দ্বারা। মূল বিশ্বাস কিন্তু এখানে, নবী বেঁচে আছেন, নবীর যারা ওলি তারাও বেঁচে আছেন কবরের মধ্যে গিয়ে ব্যাখ্যা দিচ্ছেন, এই যে তাদের মৃত্যুটা চোখের পলকের মতো, পরক্ষণে তাদের দেহের সঙ্গে রূহ যুক্ত হয়ে যায়, তারা পুনরায় জীবিত মানুষের মতো হয়ে যান কবরে গিয়ে, সব কিছুই তারা করেন, সবই ঠিক আছে, কিন্তু এসব ছাড়া ধারণা, এগুলো কোনো বাস্তবতা নাই। সেটাই যদি হইতো তাহলে ওখানে বসেই তো আমাদের আল্লাহ রসুল নিজেই তার সাহাবিদের গোলমাল মেটে দিতে পারতেন, আবু বকর খলিফা হবে নাকি আনসারদের মধ্যে আর একজন খলিফা হবে, এই নিয়ে যে ঝগড়াটা হলো কোনো সমস্যা হতো না যদি আল্লাহ রসুল নিজে বলতেন এই চুপ থাকো আবু বকর খলিফা, খালাস। কবরের পাশেই ইমামতি করা অবস্থায় ওমরকে ছুরিকাঘাত করা হলো, তাতেই তিনি তিন দিন পরে মৃত্যুবরণ করলেন, তিনি তো ঠেকাতে পারতেন তাকে, তার নিজের জামাই উসমান তার কবরের থেকে অল্প দূরে তার বাড়ি 40 দিন অবরোধ করে রাখার পরে অবশ্যই ঘরের মধ্যে কোরআন পাঠরত অবস্থায় তাকে হত্যা করল বিদ্রোহীরা, আল্লাহ রসুল তাকে ঠেকান। নিজের অতি আদরের হাসান হোসেন কিভাবে কারবালায় মারা গেলেন, নিহত হলেন সবাই জানেন, আল্লাহ রসুল তাদের ঠেকান। তার সৎপ্রিয়তমা স্ত্রী আয়েশা আলীর সঙ্গে যুদ্ধ করলেন, তিনি কিচ্ছু বলেন, এ সব কিছুই প্রমাণ করে যে তিনি অবশ্যই বেঁচে আছেন কবরে, কিন্তু দুনিয়াবী জীবনের মতো নয়, সেটা দুনিয়াবী জীবনে কর্মের ফলাফল পাওয়া যায়, আখেরাতের জীবনে কর্মের আর ফলাফল পাওয়া যায় না, ওটা কর্মফলের জগৎ, এটা কর্মের জগৎ। দুনিয়ায় আমরা যে কাজ করি, ইনকাতা আনো আমালু অর্থ আমালু ফির দুনিয়া, দুনিয়াবী জীবনের আমল তার বন্ধ হয়ে যায়, যে আমলের বিনিময়ে স্বভাব পাওয়া যায় বা শাস্তি পাওয়া যায় এটা বন্ধ হয়ে যায়। অতএব মৃত্যু পরবর্তী জীবনটা হলো পুরো বার্জখের জীবন, ওই জীবনের সঙ্গে ইহু জীবনের তুলনা করা আদৌ সঠিক নয়, কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাকা লা তুসমিউ মাউতা ওয়ালা তুসমিউ সুম্মা দোয়া ইযা আল্লাহু মুদবিরিন, নিশ্চয় তুমি কোনো মৃত ব্যক্তিকে শুনাইতে পারো না, এবং বধিরকে শুনাইতে পারো না যখন তারা তোমার থেকে মুখ ফিরিয়ে চলে যায়, সূরা নমল 80 নম্বর আয়াত। আল্লাহ যেখানে বলছেন মৃত ব্যক্তি শুনতে পায় না, আমরা কি করে ভাবতে পারি যে তিনি শুনতে পাচ্ছেন? আল্লাহ বলছেন ওয়া আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, নিশ্চয় তুমি শুনাতে পারো না ওই ব্যক্তিকে যে কবরে চলে গেছে, সূরা ফাতের 22 আয়াত। কোরআনের স্পষ্ট আয়াতগুলোকে অগ্রাহ্য করে আমরা কিভাবে ভাবতে পারি যে মৃত ব্যক্তি শুনতে পাচ্ছেন? মৃত ব্যক্তি যদি তিনি শহীদ হন, নবী হন, নেককার হন, যে ধরনের মানুষ হন না কেন, তিনি মৃত। ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরবে, তোমার বন্ধু, তোমার শত্রু সবাই মরবে এবং আল্লাহর সামনে তাদের ফয়সালা হবে। আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন, সেখানে আমাদের তো এটা নিয়ে মাথা ব্যথা করার কারণ নেই। অতএব হায়াতুন নবীর বিষয়টা আমাদের আকীদা যেন পরিষ্কার থাকে যে তাদের এই হায়াতটা হল বারজখী হায়াত, দুনিয়াবি হায়াত নয়। দুনিয়াবি হায়াত যে নয়, হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত, যুক্তি দ্বারা প্রমাণিত, ইতিহাস দ্বারা প্রমাণিত। ইতিহাস নেন একটা, বৃষ্টি হয় না, সবাই এসে ধরল ওমর ফারুককে, ইস্তিসকা সালাত আদায় করেন, খলিফাতুল মুসলিমিন ময়দানে গেলেন, ও দেখো আব্বাসকে ডাকো, আব্বাস এলেন, এবার ওমর ফারুক বলছেন, হে আল্লাহ, নবীর জীবদ্দশায় আমরা তার দোহে দিয়ে আপনার কাছে বৃষ্টি প্রার্থনা করতাম, তুমি আমাদেরকে বৃষ্টি দিতে, আজ নবী নাই, তাছাড়া চাচা আব্বাসের দোহাই দিয়ে তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করছি, হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান কর। বৃষ্টি হল। যদি ওমর ফারুক আল্লাহ রসুলকে জীবিত মনে করতেন তাহলে তার দোহাই দিতেন না, তিনি আব্বাসের দোহাই দিলেন কেন? মুয়াজ বিন জাবালকে আল্লাহ রসুল বলছেন, মুয়াজ খুব প্রিয় ছিলেন উনি, খুব প্রিয়, আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয়তম সাহাবি যারা, কনিষ্ঠতম যারা, ওসামা বিন জায়েদ, আবদুল্লাহ বিন আব্বাস, মুয়াজ বিন জাবাল, এরা অত্যন্ত প্রিয়, সবসময় সায়ার মধ্যে সঙ্গে থাকত। এই মুয়াজকে তিনি ইয়ামনে পাঠাচ্ছেন, বলছেন, মুয়াজ তুমি যাচ্ছ, ফিরে এসে হয়তো আমাকে তুমি জীবিত পাবে না, তখন তুমি ওর কবরের পাশ দিয়ে হাঁটবে, আমাকে আর দেখতে পাবে না। এই যে বিষয়টা, যদি তিনি বলতেন তুমি এসে আবার আমাকে পাবে, আমি বেঁচেই থাকবো, যদিও কবরে যাবো কিন্তু আমি বেঁচেই থাকবো, যা কিছু হলে ওখানে রিপোর্ট এসে আমাকে শুনেই বলতে পারতেন না? ভুরি ভুরি দলিল আছে, কটা শুনবো আপনাদের। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ রসুলের মৃত্যুর সময় যে অবস্থাটা ঘটল, যে ঘটনাটা স্পষ্টভাবে প্রমাণ করে যে আল্লাহ রসুল মৃত্যুবরণ করেছেন, দুনিয়াবী জীবনে তারা কিছুই করণীয় ছিল না এবং আজও নাই। তিনি আমাদের জন্য কেয়ামতের মাঠে সাফাত করবেন, এর বেশি কিছু নয়। তাহলে কি হবে, আল্লাহ রসুলের সাফাত পেতে গেলে কি করতে হবে? তিনি পোস্টার বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়ান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করল সে আমাকে মহব্বত করল, আর যে আমাকে মহব্বত করল কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। তিনি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, قال من قالوا من ابى يا رسول الله قال من اطاعني فدخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري। তিনি বলছেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে ওরাই ব্যতীত যারা জান্নাতে যেতে অস্বীকার করে। সাহাবা কেরাম বললেন, জান্নাতে যেতে অস্বীকারকারী এমন কোন মুসলমান হয় নাকি? কে অস্বীকার করে? তিনি বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করল, আর যে ব্যক্তি আমাকে অবাধ্যতা করল সেই হল আবা, জান্নাতে যেতে অস্বীকারকারী। আমাদের দায়িত্ব হল আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করা, তা রেখে যাওয়া, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যথাযথভাবে আদেশ ও নিষেধসমূহ পালন করা। তিনি কবরে বেঁচে আছেন না যে আমাদের জন্য সাফাত করবেন না কি করবেন, এগুলো নিয়ে আমাদের তো মাথা ব্যথা করার দরকার নেই। তিনি বেঁচে থাকলেও আমাদের কোনো উপকার লাগছে না, তিনি মারা গেলেও আমাদের কোনো উপকার লাগছে না, অত কবরে তিনি বেঁচে আছেন, এই চিন্তাটা এক কোনো মাথায় ঢোকার উদ্দেশ্যই যদি হয় অন্যকে বাঁচানো, অন্যকে জিন্দা প্রমাণ করা এবং তার বিনিময়ে দুনিয়ায় কিছু পয়সা উপার্জন করা, এটা অত্যন্ত কবিরা গুনাহ, এটা পরে শিরকে আকবার পর্যায়ে চলে যাবে। আমরা এখন মুসলমানরা কবর পূজারি হয়ে গেছি, হায়াতুল নবীকে প্রমাণ করতে পারলেই আমি হায়াতুল আউলিয়া প্রমাণ করা সম্ভব হবে, এই কপট উদ্দেশ্য নিয়ে হায়াতুল নবী নিয়ে আমরা মাতামাতি করি। অতএব মুসলমান সাবধান, আল্লাহ রসুলের আনুগত্য এবং তার আদেশ নিষেধ তার সুন্নত প্রতিপালনের মধ্য দিয়েই আমাকে আখেরাতে মুক্তির আশা করতে হবে, এর বাইরে বাঁচার কোনো উপায় না। আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিচ্ছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তুমি অবশ্যই মরণশীল এবং ওরাও মরণশীল, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার নিকটে গিয়ে পরস্পরে ঝগড়া করবে। সূরা জুমার 39 এই 30 আয়াত এবং 31 আয়াত আমাদের মুখস্থ রাখা ভালো। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি আকিদা ও আমলের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন, এই আমল নিয়ে যেন আল্লাহ পাক কিয়ামত দিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করান সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।